ওই দেখো বারান্দায় মায়ামিনার দোলনায়, ওই দেখো বারান্দায় মায়ামিনার দোলনায়, দুলছে দোজাহানের নবী যেটাই পাতা বিছানায়, দুলছে দোজাহানের নবী যেটাই পাতা বিছানায়, ওই দেখো বারান্দায় মায়ামিনার দোলনায়, দুলছে দোজাহানের নবী যেটাই পাতা বিছানায়, এলো নবী দয়াময় ফারিস্তারা সালাম জানায়, এলো নবী দয়াময় ফারিস্তারা সালাম জানায়, মোদের ময়লা জীবন ফর্সা করো এই জামানায়, মোদের ময়লা জীবন ফর্সা করো এই জামানায়, ওই দেখো বারান্দায় মায়ামিনার দোলনায়, দুলছে দোজাহানের নবী যেটাই পাতা বিছানায়, তুমি মালিক তুমি খালিক তুমি সর্বশক্তিমান, তুমি মালিক তুমি খালিক তুমি সর্বশক্তিমান, পথের মাঝে আছি বসে তুমি করেছ গোদান, পথের মাঝে আছি বসে তুমি করেছ গোদান, আমি অধম তুমি রহিম তুমি মহামহিয়ান, আমি অধম তুমি রহিম তুমি মহামহিয়ান, বিচার দিনে তোমার কাছে পাই যেন পরিত্রাণ, ওই দেখো বারান্দায় মায়ামিনার দোলনায়, ওই দেখো বারান্দায় মায়ামিনার দোলনায়, দুলছে দোজাহানের নবী সেটাই পাতা বিছানায়, আজান তোমার আজান আমার আজান সবার ডাকে, আজান তোমার আজান আমার আজান সবার ডাকে, আজানে আছে তাই তোমাদের ইমান খাটি থাকি, আজান সে তো জাগায় আশা এক সুরে এক ভাষায়, আজান সে তো জাগায় আশা এক সুরে এক ভাষায়, আজান জানায় সময় সবার দিনের শুরু দিনের শেষ, আজান জানায় সময় সবার দিনের শুরু দিনের শেষ, ওই দেখো বারান্দায় মায়ামিনার দোলনায়, ওই দেখো বারান্দায় মায়ামিনার দোলনায়, দুলছে দোজাহানের নবী সেটাই পাতা বিছানায়, সকাল থেকে দুপুর হলো দুপুর থেকে বিকাল, সকাল থেকে দুপুর হলো দুপুর থেকে বিকাল, সন্ধ্যা গড়ায় রাতের পথে ঘোরে শেষ সকাল, সন্ধ্যা গড়ায় রাতের পথে ঘোরের শেষ সকাল, ঘুম ধরা মানব সমাজ ঘুমাবি আর কত রাত, ঘুম ধরা মানব সমাজ ঘুমাবি আর কত রাত, আসল ঘুম এসে গেলে ঘুম ছাড়ানো দায়, ও গো আসল ঘুম এসে গেলে ঘুম ছাড়ানো দায়, ওই দেখো বারান্দায় মায়ামিনার দোলনায়, দুলছে দোজাহানের নবী সেটাই পাতা বিছানায়, দুলছে দোজাহানের নবী সেটাই পাতা বিছানায়, শেষ ছন্দ শুনবেন। এমডি মাইনুদ্দিন বলে হাদিসের ছন্দ তুলে তুলে এমডি মাইনুদ্দিন বলে হাদিসের ছন্দ তুলে তুলে হাদিস কুরআন না মানিলে ঈমান যাবে চলে ওগো হাদিস কুরআন না মানিলে ঈমান যাবে চলে ছুটছে সময় নির্বোধি নিজের ছন্দ তালে তালে ছুটছে সময় নির্বোধি নিজের ছন্দ তালে তালে আজান তাকে ভাগ করেছে পাঁচটি ভিন্ন কালে ওগো আজান তাকে ভাগ করেছে পাঁচটি ভিন্ন কালে ওই দেখো বারান্দায় মায়া মিনার দোল নাই ওই দেখো বারান্দায় মায়া মিনার দোল নাই দুলছে দোজাহানের নবী টেটাই পাতা বিছানায় দুলছে দোজাহানের নবী টেটাই পাতা বিছানায় এলো নবী দয়াময় ফারিস্তারা সালাম জানায় এলো নবী দয়াময় ফারিস্তারা সালাম জানায় মোদের ময়লা জীবন ফর্সা করো এই জামানায় মোদের ময়লা জীবন ফর্সা করো এই জামানায় ওই দেখো বারান্দায় মায়া মিনার দোল নাই দুলছে দোজাহানের নবী চেটায় পাতা বিছানায় www.anibas.in